শাহরু রমাদান আল্লাযী একটি মাত্র মাসের নাম কোরআনে উল্লেখ মানে তুলে ধরেছে একটি মাত্র মাসের নাম সে মাসটা কি শাহরু রমাদান আল্লাযী উনজিলা বিহিল কোরআন রমজান মাস যা সে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এর থেকে স্পষ্ট ঘোষণা দিতে আছে যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাত সম্পর্কে একটা সবতীর্ণ করা হয়েছে খাস ভাবে সে সবের নাম কি সেই রাতটা কোথায় কোন সময়ে রমজান মাসের শেষ দশকে আর এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে অতএব সূরা বুখারী যে বলা হয়েছে আমি বর্তমানে রচনীতে কোরআন অবতীর্ণ করেছি সেই বর্তমানে রচনী রমজান মাসে না শাওয়াল মাসে সাধারণ মানুষ বলবে যে কোরআন স্পষ্ট করে বলেছে আমি কোরআন রমজান মাসে যখন অবতীর্ণ করেছি তখন ওই রাত শাওয়াল মাসে নয় কোন মাসে রমজান মাসে সুতরাং এ দলিল হবে ডেকে না এ দলিল দলিল নয় তোমার কুসাবুল এগুলো আমাদের বলেছেন বলতে পারে কিন্তু সে বলা সহি না সঠিক না এ দলিল কে কাছে বলেছে ওমান কালা ইন্নাহা লাইলাতুন নিসফ মিন শাবান কামা রুইয়া ইকরামা ফাকাদ আবাদান নাজা আর যে ধারণা করে যে এই রাত যে রাতে আল্লাহ তাআলা বলেছেন বর্তমানে কোরআন অবতীর্ণ করেছি সেই রাত যদি শাওয়াল মাসের 15 তারিখ কেউ মনে করে তাহলে তার এ ধারণা সুদূর প্রসারী বহু দূরে আছে সঠিক জিনিস থেকে সে বহু দূরে আছে কেন কারণ কোরআনে স্পষ্ট উক্তি হল যে এই রাত হলো কোথায় রমজান মাস সুতরাং বোঝা গেল যে সূরা কোরআনের এই আয়াত এবং ইকরামার দিয়ে সবে বরাত প্রমাণ করা যায় না সবে বরাত আসলে সবে কদরের ডুপ্লিকেট সব হচ্ছে ফার্সি শব্দ বরাত ফার্সি শব্দ আপনি শব্দ হতে পারে তা সবে বরাত মানে যা লাইলাতুল কদর মানেও তাই তবে লাইলাতুল কদরের ডুপ্লিকেট আমরা সবে বরাত বানিয়েছি শাবান মাসে শুধুমাত্র বিজাতি অনুকরণ করে আমরা আমাদের দেওয়ালি অনুষ্ঠান করে বলছে অবশ্য কি কি কারণে এবং তার দলীয় আলোচনা সমস্ত কিছু বলছে আমাদের সামনে সময় থাকে ধীরে ধীরে ইনশাআল্লাহ আলোচনা করব দ্বিতীয় অমূলক ধারণা দুনিয়ার আসমানে আল্লাহ অবতরণ করেন শাবানের 15 তারিখের রাত্রে আল্লাহ দুনিয়ার আসমানে নিচের আসমানে অবতরণ করেন শাবানের 15 তারিখের রাত্রে যারা তাহাজ্জুদ পড়ার মানুষ তারা জানেন যে মহান আল্লাহ শুধু শাবান মাসের 15 তারিখের রাত্রে না প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে নিজের আসমানে অবতরণ করেন আর বলেন কে আমার কাছে প্রার্থনা করছো আমি তাকে ক্ষমা করবো কে আমার কাছে তুমি চাইছো আমি তাকে দান করবো প্রত্যেক রাত্রে শাবান মাসের 15 তারিখের রাত্রে না এই জন্য শাবান মাসের 15 তারিখের রাত্রের কোন খাস বৈশিষ্ট্য থাকছে না যারা মনে করে যারা ধারণা করে তাদের এই ধারণা ভুল অর্থাৎ এই হাদিস থেকে যে হাদিসে বলা হয়েছে সেটা জয়ী এবং দুর্বল জাল হাদিস যে হাদিস দিয়ে বলা হয়েছে শাবানের 15 তারিখে আল্লাহ অবতীর্ণ করেন তা ঠিক না সঠিক কথা কি যে আল্লাহ প্রত্যেক রাত্রে অবতীর্ণ করেন অর্থাৎ প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ করুন আর সেই সাথে 15 তারিখে শাবানের 15 তারিখে রাত্রে সে রাত্রেও আপনি সাধারণভাবে তাহাজ্জুদ করুন নির্দিষ্ট হলে বৈশিষ্ট্য করে রাখা রাত রাত হিসাবে কোন বিশেষ নামাজ আপনার নেই করণীয় নেই এবং করণীয় নেই তৃতীয় আমল ধারণা তৃতীয় আমল ধারণা হল যে এই রাতে রূহ আগমন করে রূপ যে মানুষ মারা যায় সে মানুষের রূপ কোথায় যায় মানুষ মারা যাওয়ার পর রূপ কোথায় থাকে হয় এলিন না হয় শান্তি কাল নাই না কিতাব সুজ্জা নাকি সিজ্জি ও মাদ্রাকা মাসিজ্জি কিতাব অন্য আর এই নিয়ে তৈরি যেন আমাদের মানে কিতাব মাত্র এই না সিদ্ধি, সেই সিদ্ধি অথবা এই দিন থেকে কি কোন রুহে ফিরে আসা সম্ভব? মন্ত্র জগৎ আমরা জানি যে জগৎ পাইতা রূপ জগতে আমরা ছিলাম, বর্তমানে আমরা ইহ জগতে আছি, মন্ত্র জগতে চলে যাব শেষকালে পরকাল কে আমাদের পথ শুরু হবে। মন্ত্র জগতে যে মানুষ চলে যায় সেই মানুষের রূপ কি আর জগতে ফিরে আসে? আমার ছেলে মেয়েরা কি করছে, আমার স্ত্রী কি করছে, আমার আপা মা কি করছে দেখার জন্য তো যেতে আসে? এটা কি সম্ভব? এরা বলছে যে না, সবে পরাতের রাতে রূপ ফিরে আসে। আর এই জন্য বিধবা মহিলারা বিশেষ আচারের মাধ্যমে মোমবাতির আলো নিয়ে অপেক্ষা করে তার স্বামীর রূপ ঘরে ফিরে আসবে। অমূল ধারণা, এই অমূল ধারণার কারণে অবশ্যই আবার দলি পেশ করে এরা বলে সেই রমজানের রাতটাকে নিয়ে সবাই গিয়ে ঠিক করে বলে মানে তার সঙ্গে রূপ এবং ফেরেশতা অবতীর্ণ করবে, তারা রূপ আসবে। আর রূপ মানে মরা মানুষের রূপ, অথচ আমরা রূপ মানে কি জানি, জিবরীল আলাইহিসসালাম। সুতরাং এই দলিল দিয়ে এই ধারণা দিয়ে প্রমাণ করা যায় না যে এই দিনে বা এই রাতে বা এই রাত সর্বরাতের রাত রূপ ঘরে ফেরার অলিক ধারণা রেখে ঘর ও কবর গুলোকে ধূপ ধুলো মোমবাতি দেওয়া হয়, যারা করা হয় সুরক্ষিত আলোকিত করা হয়। আর এর কাজে হিন্দুদের দেওয়ালি বা দীপাবলির অনুকরণ করা হয়। ওরা করে দেওয়ালি দীপাবলি, আমরা তো আমার তো কিছু করতে হবে, আমার প্রমোদের ব্যবস্থা করতে হবে, ওদের মতো আমরা আলো পুজো শুরু করি। আর আলো মানে আগুন, আগুন হচ্ছে অগ্নি পূজকদের দেবতা, অনুকরণ হয় অগ্নি পূজকদের। যারা আগুনের কাজই ও পূজা করে বলা হলো এটি হল খলিফা হারুন রশিদের যুগে অগ্নি পূজক মহামুসলিম বারামুখী মন্ত্রীদের আবিষ্কৃত বিধান। হারুন বাদশাহ হারুন রশিদের যুগে এরাই বাদশাহ হারুন রশিদকে পরামর্শ দিয়েছিল কাবা গৃহে সুগন্ধি চন্দন কাঠ জ্বালানোর জন্য, যাতে সেই সুবাদে মুসলিমদের মসজিদ সমূহে তাদের প্রিয় মাবুদ আগুন স্থান পেয়ে যায়। আর কখন থেকে শুরু হয় আগুন আলো এইসব নিয়ে মাতামাতি? আর এই আগুন সেদিকে বিশেষ করে সবে বরাতের রাত্রে এই আলো নিয়ে সরাসরি করা হয়, যেমন হিন্দুরা দীপাবলি নিয়ে। আর সেই রাতে আতশবাজি ফটকাবাজি করা হয়, আতশবাজি ফটকাবাজি এখন ঈদের দিন সৌদি আরবের দেশেও চলছে, শুরু হয়ে গেছে, আমাদের দেশেও হয় আতশবাজি ফটকাবাজি, যা শরীয়তে নিষিদ্ধ বা শরীয়তে যায়।